আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বাংলা পিস টিভি দেখছেন এবং ইসলামী আলোচনা, ইসলামী আকীদা, ইসলামী মাসলা মাসাইল আপনারা শিক্ষা করছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এবং সকলকে তৌফিক দেন যেন আমরা তার উপরে আমল করতে পারি, দীন ও দুনিয়ার পাথেয় সংগ্রহ করতে পারি। আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনায় আকীদা সংশুদ্ধির উপরে আরো কিছু কথা আপনাদেরকে বলবো, যদি আপনাদের আকীদায় কোনো রকম গলত থাকে। বলেছিলাম আকীদা ভুল হলে পরে আপনার আমল ভুল হয়ে যাবে, সুতরাং মনকে পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন পবিত্র করতে হবে এবং আকীদা সংশোধন করতে হবে। আকীদা ও বিশ্বাস যদি সঠিক না হয় তাহলে আপনার আমল কবুল হবে না, সুতরাং সে বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। এখন বলবো যে আল্লাহ তাআলা হাত আছে, এটা আমরা বিশ্বাস করব। আল্লাহ তাআলা হাতের আঙ্গুল আছে, আঙ্গুল আছে বিশ্বাস করব। হাতের চেটো আছে, এসব এক একটা দলিল আছে। মহান আল্লাহ বলেছেন আদম সন্তানের হৃদয় আল্লাহর দুই আঙ্গুলের মাঝে, সুতরাং বোঝা গেল আল্লাহর আঙ্গুল আছে। তারপরে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা জমিনকে এক আঙ্গুলে, তারপরে আরো কি কি পাহাড়কে এক আঙ্গুলে, এক আঙ্গুলে, তার বোঝা গেল কি সেখানেও আঙ্গুলের কথা উল্লেখ আছে, অতএব আঙ্গুল আছে। তারপরে জাহান্নামে যখন জাহান্নামীরা যাবে তখন সুপারিশকারীরা সুপারিশের মাধ্যমে কিছু লোককে জাহান্নাম থেকে মুক্তি করার চেষ্টা করলে আল্লাহ তাআলা অনুমতিক্রমে তারা সেটা করবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। অবশেষে আল্লাহ তাআলা নিজের হাতের চেটো, নিজের হাত দিয়ে লোট, যাকে বলে লোট, সেই লোটে করে তুলে জাহান্নামবাসীকে জান্নাতে দেবেন। তাহলে বোঝা গেল যে হাতের লোটো বা হাতের চেটো আছে, আল্লাহ তাআলার হাত আছে, কিন্তু মনে খবরদার এ প্রশ্ন আনবেন না যে কেমন কেমন, এ প্রশ্ন করবেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো যে আল ইস্তেওয়া, কাইফ আল ইস্তেওয়া, তার মানে আল্লাহ আরশে আছেন সমাসীন, কিভাবে সমাসীন আছেন বা কেমন সমাসীন, আবার কেমন আল্লাহ কেমন করে আছেন। তখন ইমাম মালিক বললেন আল ইস্তেওয়াও মালুম, তার মানে সমাসীন হওয়া বা আরশে থাকা আমাদের জানা, এর অর্থ আমরা বুঝতে পারি আরশে থাকা কেমন হয়, বল কাইফ মাজহুল, তার কেমনত্ব অজানা, কেমন করে আছে আমি জানি না, তো আল্লাহ সত্তা কি চিনি না, তো কিভাবে জানবো। ওয়া সুয়াল আনহু বিদা, আর এ ব্যাপারে প্রশ্ন করাও হচ্ছে বিদাত। সুতরাং আল্লাহর সিফাতের ব্যাপারে কেমন এরকম প্রশ্ন করা জায়েজ না। আমাদেরকে ওইভাবেই বিশ্বাস করতে হবে যেভাবে কোরআন ও হাদিসে এসেছে। দুনিয়াতে তাকে দেখা যাবে না, এ কথা আপনারা আগে শুনেছেন যে আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না, ইন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তালকাউ কিংবা হাত্তা তামুতু, তোমরা মরণের আগে বা আল্লাহর সঙ্গে সাক্ষাতের আগে আল্লাহকে দেখতে পাবে না, দুনিয়াতে দেখা যাবে না। আর কোরআন মাজিদে যে আছে লান তারানি, তুমি আমাকে কখনোই দেখবে না, তার মানে এই নয় যে আখেরাতেও দেখবে না, তার মানে দুনিয়াতে তুমি কখনোই দেখবে না, আখেরাতে দেখতে পাবে, আল্লাহ তাআলাকে দেখা যাবে, সে কথা আপনারা শুনলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় হাদিসে বলেছেন যে আমাদের দিনের স্তর কয়টা, তিনটে, ইসলাম ইমান আর ইহসান, তিনটে স্তর। হাদিসে জিবরিল, জিবরিলের হাদিসে তিনটে স্তরের কথা বলা হয়েছে, ইসলাম ইমান আর এহসান। এহসান কাকে বলে, যখন জিবরিল আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন এহসান কাকে বলে, তখন আল্লাহ নবী বললেন আল এহসান ওয়ান তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, এহসান হলো যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, যেন তুমি আল্লাহকে দেখছো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি এরকম মনে না করতে পারো তুমি আল্লাহকে দেখছো তাহলে তিনি তোমাকে দেখছেন, নামাজ পড়তে দাঁড়িয়েছেন, এখন আপনি শুনলেন যেন আমি আল্লাহকে দেখছি, দিয়ে কল্পনা করতে লাগলেন আল্লাহর একটা কল্পনা এঁকে আপনি সিজদা করছেন, রুকু করছেন আর আল্লাহকে কল্পনা করছেন যেন দেখছেন, দিয়ে আপনার মনের ভিতরে মন ছবি তৈরি হয়ে গেল, আল্লাহর একটা আকার আঁকা গেল আপনার মনের পর্দায়। এটা ঠিক না ভুল? এটা এমন ভুল যে আপনি মুশরিক হয়ে যাবেন। শুধু এই সতর্ক করার জন্যই বলছি, যেন আপনি আল্লাহকে দেখছেন, দুনিয়ার বুকে আল্লাহকে দেখা সম্ভব না, কিন্তু নামাজ পড়ার সময় যে বলা হয়েছে যেন তুমি আল্লাহকে দেখছো, তার মানে এই নয় যে আপনি ইবাদত করতে করতে, নামাজ পড়তে পড়তে আল্লাহকে কল্পনা করবে এবং আল্লাহর আকার কল্পনা করবে, না আল্লাহর আকার আছে ঠিকই, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু কেমন সেটাকে কল্পনা করা যাবে না। যদি আপনি আপনার মনের মানসপটে আল্লাহ তাআলা ছবি অঙ্কন করে মনে করেন যে আল্লাহ তাআলা এরকম, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন, তাকে সামনে করে সিজদা করবেন। আর আপনার মনের ভেতরে একটা ছবি, সেই ছবিকে কল্পনা করে আপনি যখনই সিজদা করবেন, রুকু করবেন, কি হবে? শিরিক হয়ে যাবে। যেহেতু আল্লাহ সেরকম না, যতই তুমি ভাবতে পারো তার চেয়ে সে অনেক আরো আলাদা। যেমনই আপনি কল্পনা করেন আল্লাহ তাআলার মতো কিছুই নেই, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির, তার মতো কোনো কিছুই নেই, আপনি কি কল্পনা করবেন? আল্লাহ বলছেন কোনো কিছুই নেই, তাহলে তাকে আপনি কি করে কল্পনা করবেন? কোনো কল্পনা তাকে ধরতে পারে না, কোনো ধারণা তাকে ছুঁতে পারে না, আল্লাহ তাআলা এমন। তবে আকার আছে, এটা আমরা আগেই বলেছি। সকল শব্দ তিনিই শুনতে পান, দুনিয়ার বুকে এমন কেউ নেই যে সকল শব্দ শুনতে পায়, সকল ভাষা তিনিই বোঝেন, একই সাথে বিভিন্ন ডাক তিনিই বুঝতে পারেন এবং সাড়া দেন। দুনিয়ার বুকে আর কেউ এমন আছে যে একই সঙ্গে যদি প্রার্থনা করা হয়, একই সঙ্গে যদি তার সঙ্গে কথা বলা হয়, সবারই কথা বুঝতে পারবে? সকল শব্দ একমাত্র আল্লাহ শুনতে পান, সকল ভাষা একমাত্র আল্লাহ বুঝতে পারেন, সকল ডাক একমাত্র আল্লাহ শোনেন, এবং একই সাথে সারা পৃথিবীর মানুষ যদি সবাই একসঙ্গে চায়, তো সবারই চাওয়া আলাদা আলাদা হয়, তাহলে কে বুঝতে পারবেন? কেবল আল্লাহ তাআলা। যদি আপনি আপনার মনের জঙ্গলে, মনের ভিতরে আপনি এটা পুষে রেখে দেন যে না, অমুক আছে সেও বুঝতে পারে, অমুক আছে সেও আরবি ভাষা ছাড়া অন্য ভাষা বোঝে, সমস্ত ভাষা বোঝে, আমার মনের কথা বোঝে, তার সঙ্গে আমার যোগাযোগ আছে, মনের কলবে টেলিভিশন লাগানো আছে, আসমান জমিন তামাম খবর তার কাছে আছে, যদি এই শ্রেণীর বিশ্বাস রেখে থাকেন কোনো মাখলুকের জন্য, কোনো সৃষ্টির জন্য, তাহলে আপনার ইমান ওই যে কচু পাতার পানির মতো যে সরাত করে নেমে যাবে। ইমানকে ঠিক রাখা বড় কঠিন, বিশেষ করে এই ফিতনার যুগে, এই প্রচার মাধ্যমে কত রকম শুনবেন আপনি, নেটে কত রকম দেখবেন, কত রকম পড়বেন, আপনাকে ভ্রষ্ট করার জন্য কত মানুষ বসে আছে, কিন্তু আপনার ইমানকে খুব আগলে রাখতে হবে, ইমানের হেফাজত করতে হবে, ইমানকে নিজের হৃদয়ের সৌন্দর্য বানাতে হবে। ইমান আপনার অমূল্য ধন, যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য পাহারা দিতে হবে, কড়া পাহারা দিতে হবে, ইমান যেন নষ্ট না হয়ে যায়। এরকম বহু কথা শুনবেন যেটা আপনার শিরিক হবে, আর সেই রকম বিশ্বাস রাখলে নিশ্চয়ই আপনি ইমান থেকে বেরিয়ে যাবেন, আল্লাহ আপনাদেরকে পানা দেন। এবার একটা অন্য কথা বলবো, যে জিনিস বা যে কথা বললে মানুষ মুসলমান হয়, মুমিন হয়, সেই কথাটা কি? প্রাথমিকভাবে যে কথা বললে পরে মানুষ ইসলামে প্রবেশ করে সেই কথাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে কালেমা তাইয়েবা, এটা হচ্ছে কালেমা তাইয়েবা। এই কথা যার শেষ কথা হবে সে জান্নাতে যাবে, আর এই কথা দিয়েই মুমিন ইমানে প্রবেশ করে, ইসলামে প্রবেশ করে। এখন এমন ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং তার মানে না বোঝে, তাহলে কি লা ইলাহা ইল্লাল্লাহ কাজে দেবে? হ্যাঁ, অর্থ না জানলে অনেক সময়ে আপনার দোয়াও কবুল হবে না। আপনি যে দোয়াগুলো বলছেন, রাব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানা, রাব্বানা জালামনা আনফুসানা, আপনি তার মানেই বোঝেন না, আল্লাহর কাছে হাত তুলে চাচ্ছেন, কবুল হবে? আল্লাহ তাআলা গাফেল হৃদয় থেকে, উদাস হৃদয় থেকে দোয়া কবুল করেন না। আপনি কোনো দোকানে গেলেন, এখানে এমন এক দোকান, সে দোকানে গেলে পরে যদি একটা টাকা দিয়ে কিছু চান দোকানদারের কাছ থেকে, আর দোকানদারের ভাষা আপনি বোঝেন না, তাহলে পরে সেই দোকানদার আপনাকে কি দেবে? মক্কার একটা গল্প আছে, হাসির গল্প। হাজিরা আগে হজ করতে যেত, এখনো আছে, রান্না করে খেত। তারপরে দুজনে রান্না করতে যাওয়ার আগে, রান্না চড়ানোর আগে, একজনকে রিয়াল দিয়ে বলছে, যাও দোকান থেকে লবণ নিয়ে এসো। সে বেচারি বাক্কালাতে গিয়ে দোকানে গিয়ে বলছে, লবণ লবণ। এ এখন দোকানদার করেছে কি, ফ্রিজটা খুলে ঠান্ডা একটা প্যাকেট বের করে দিয়েছে, এক রিয়াল নিয়েছে, ঠান্ডা একটা প্যাকেট বের করে দিয়েছে। বলছে, লবণ ঠান্ডা লিকুইড, সৌদি আরব তো উন্নত মানের দেশ, এখানে তো লবণ লিকুইড পাওয়া যায়, ফ্রিজে রাখা হয়, সৌদি আরবে কচুও ফ্রিজে রেখে বিক্রি হয়, তাই না? হয়তো লবণও বিক্রি হয় ফ্রিজে রেখে। তারপরে সে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তারপরে সাথীকে দিয়েছে, তরকারিতে দেবে। সে বলছে, আরে ভাই তো লবণ এটা। বলছে, আর বলিস না, সৌদি আরব উন্নত দেশ না, লিকুইড লবণ ফ্রিজে রাখা ছিল। দিয়ে খুলে দেখছে তো দই, তার মানে আরবিতে লবণ মানে দই, অথচ সে আরবি জানে না, বাঙালি হাজি। ওই যে ওই বাঙালি হাজি, হাগো কেমন হজ করলে? হ্যাঁ বাবা খুব ভালো। তো কেমন সব ওখানে ভাষা বসে, সব আরবি, খালি আজানটা আর সালামটা বাংলায়, এমন হাজি যে খালি আজানটা আর সালামটা বাংলায়, ওগুলো কি বাংলায় হয়? কিন্তু ওই রকমই বুঝেছো। আরেকজনকে জিজ্ঞেস করে কেমন হজ করলে, বাবা শুধু পনপন পনপন করে ঘুরতে হচ্ছে, এগুলো হজ কেমন হয় বুঝতে পারছেন? অধিকাংশ মানুষ এই জন্যে ওখানকার ওলামারা বলেন আর রাকবু কাসির আল হাজ্জ কালিল, অনেক লোক আসছে এখানে হজ করতে কিন্তু অনেক লোকের হজ, সবারই হজ কবুল হয় না। বিরতির সময় এসেছে প্রিয় দর্শক মন্ডলী, আবার আপনাদেরকে শোনাচ্ছি একটু বিরতির পর। প্রিয় দর্শক মন্ডলী, যে কথা আমি বলতে যাচ্ছিলাম যে ভাষা না জানার ফলে এখন হাজি হজ করতে গেছে, দুজনে রান্না করতে যাওয়ার সময় রিয়াল দিয়েছে, বল যাও দোকান থেকে লবণ কিনে নিয়ে এসো। সে বেচারি বাক্কালাতে গিয়ে দোকানে গিয়ে বলছে লবণ লবণ, এ এখন দোকানদার করেছে কি, ফ্রিজটা খুলে ঠান্ডা একটা প্যাকেট বের করে দিয়েছে, এক রিয়াল নিয়েছে ঠান্ডা একটা প্যাকেট বের করে দিয়েছে। বুঝছে লবণ ঠান্ডা লিকুইড, সৌদি আরব তো উন্নত মানের দেশ, এখানে তো লবণ লিকুইড পাওয়া যায়, ফ্রিজে রাখা হয়, সৌদি আরবে কচুও ফ্রিজে রেখে বিক্রি হয় তাই না, হয়তো লবণও বিক্রি হয় ফ্রিজে রেখে। তারপরে সে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তারপরে সাথীকে দিয়েছে তরকারিতে দেবে, সে বলছে আরে ভাই এ তো লবণ এটা, বলছে আর বলিস না সৌদি আরব উন্নত দেশ না, লিকুইড লবণ ফ্রিজে রাখা ছিল, দিয়ে খুলে দেখছে তো দই। তার মানে আরবিতে লবণ মানে দই। কি সমস্যাটা বলুন তো? সমস্যাটা হচ্ছে যে সে ভাষা জানে না, যার ফলে দোকানে গিয়ে যে শব্দটা বলেছে দোকানদার যা বুঝেছে তাই দিয়েছে। এখন না জানার ফলে যদি আপনি ইরিং বিড়িং বলেন তাহলে কি আপনার সেটা গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে? আপনি বলবেন আল্লাহ হচ্ছেন অন্তর্যামি, তিনি অন্তরের খবরও জানেন, অতএব আপনার কথা বুঝবেন না কেন? ভাই আপনার মনে যে কথা আছে সেই কথা ধরে বুঝেন তো। আপনার মনে কি আছে যেটা আল্লাহকে বুঝাবেন? আপনার মনে কি আছে বলুন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আপনি কি বুঝলেন? কিছুই তো বুঝেন না। তো আল্লাহ অন্তর্যামি কি বুঝবেন যে আপনার মনের ভেতরে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে পড়বেন মাজার যাওয়া হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আর হ্যাঁ গায়রুল্লাহর কাছে চাওয়া হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন আর আল্লাহর নবীর কাছে চাওয়া হবে। যদি আপনার মনের ভেতরে এটা থাকে তাহলে এই এটা কি আল্লাহ জানবেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে অনেকে বলে আল্লাহ ছাড়া কেউ নেই, এই আল্লাহ ছাড়া কেউ নেই মানে সবাই তো রয়েছি আমরা, তো বলছি না আল্লাহ ছাড়া কেউ নেই মানে সবই আল্লাহ। তার মানে কি? যা আমরা চোখের সামনে দেখছি সবই হচ্ছে আল্লাহ। এরা হচ্ছে কি সর্বেশ্বরবাদী, যারা সব কিছুকে ঈশ্বর মনে করে। এমন মানুষ আছে না নেই? আমাদের মুসলমানদের মাঝেও আছে, মুসলমানদের মাঝেও এমন বিশ্বাসী মানুষ আছে যারা সব জিনিসকেই কি মনে করে? আল্লাহ মনে করে। ওই যে কোথায় খুঁজিছ ঈশ্বরে, পড়েছেন নজরুলের কবিতা? হ্যাঁ, চোখের সামনে আয়নাতে নিজের চেহারা দেখো, তুমি খুঁজে পাবে কাকে? আল্লাহ। বুঝতে পাচ্ছেন? এক শ্রেণীর মানুষ আছে যারা মনে করে চোখের সামনে যা আছে সব আল্লাহ, তার মানে আল্লাহ সবারই ভিতরে আছে। একজনকে বলা হলো ওই মানুষকে তুমি সিজদা করছো কেন, প্রণাম করছো কেন? তো বলছে যে আমরা মনে করি যে ভগবান মানুষের ভিতরে তাই প্রণাম করি। তা কি করে হয়? মনে করলেই কি হবে নাকি? কাউকে এরকম মনে করলেই কি সে তাই হয় নাকি? তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নেই, আমরা রয়েছি, আল্লাহ ছাড়া কেউ নেই মানে সবাই আল্লাহ না, এরকম যদি কেউ ধারণা রাখে সে তার ইমান ঠিক হবে, মোমেন হতে পারবে, নাকি সে পাক্কা মুশরিক হবে? বেশ, আল্লাহ ছাড়া কেউ নেই। আরেকজনকে জিজ্ঞেস করুন ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? তো বলে আল্লাহ ছাড়া খালেক ও মালিক নেই, তার মানে আল্লাহই সৃষ্টিকর্তা, আল্লাহই রুজিদাতা, আল্লাহই বৃষ্টিদাতা, আল্লাহই সবকিছু। এ মানে ঠিক না ভুল? কথা ঠিক, যে কথাগুলো বলছে ঠিক, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মানে যে এটা তা ঠিক নয়। কেন? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ যদি মানে এরকম কেউ মনে করে তাহলে আবু জেহেলও মুসলমান তাই না? আবু জেহেল মনে করতো কিনা যে বৃষ্টিদাতাকে, সৃষ্টিকর্তাকে, মানতো কিনা আল্লাহকে? তবু আবু জেহেলকে বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো পরিত্রাণ পাবে। তাহলে মক্কার কুরাইশদের সঙ্গে কেন আল্লাহর নবী জিহাদ করলেন, যুদ্ধ করলেন? তারা তো জানতো যে আল্লাহ বৃষ্টিদাতা, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ খালেক ও মালিক রাজেক। তাহলে বোঝা গেল যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে তা নয়। তাহলে পরে মক্কার কুরাইশদের বিরুদ্ধে তিনি জিহাদ করতেন না। তাহলে মানেটা কি? আরেকজনকে জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নেই, বিধানদাতা নেই। আরে কথা ঠিক, আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নেই, বিধানদাতা নেই। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? তাই শুধু আল্লাহ ছাড়া বিধানদাতা নেই তার মানেই হলো যে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে, তাতে আল্লাহর বিধান চালাতে হবে। ঠিক আছে, অর্থ ঠিক আছে, এই কথা ঠিক আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? এটা আল্লাহর নবী কি এটাই বুঝিয়েছেন? তা লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থ কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, তাই না? এই হচ্ছে সঠিক অর্থ। লা ইলাহা মানে নেই কোনো ইলাহ, ইল্লাল্লাহ ছাড়া আল্লাহ। এটা নিয়েই তো যুদ্ধ বাঁধলো কুরাইশদেরকে নিয়ে, যে তোমরা বিভিন্ন ইলাহকে পূজা করছো, ইবাদত করছো, না লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ওরা বলল আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লা শাইউন ওজাবারি মুহাম্মদ, সমস্ত ইলাহকে এক বানিয়ে দিল। দেখছেন মানে? তার মানে হচ্ছে মূর্তি বর্জন করতে হবে, চাহে সে মূর্তি মাটির উপরে থাক কিংবা মাটির নিচে থাক, মূর্তির পূজা করা যাবে না, কারণ এগুলো হচ্ছে এক একটা ইলাহ। আর আমি বলছি লা ইলাহ ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহ ছাড়া মাবুদ নেই যে আমরা বলছি, কিন্তু আমরা তো বাস্তবে দেখতে পাচ্ছি অনেক ইলাহ আছে, তাহলে এটাও তো মিথ্যা হলো। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ অর্থে আর একটা জিনিস সংযোজন করতে হবে, সেটা হচ্ছে কি? লা মাবুদা বি হাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, কোনো সত্য ইলাহ নেই, বাতিল বহু আছে। এখন শেষ পর্যায়ে আমরা যেটা নির্যাস পেলাম সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কেউ সত্য ইবাদতের যোগ্য নেই, সত্য পক্ষে ইবাদতের যোগ্য কে? সত্যিকারের ইলাহ কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সঠিক জ্ঞান লাভ করার। আল্লাহুম্মা আমিন। এখন কিছু সময় আছে, যদি প্রশ্নের মাধ্যমে কাটাতে পারি তাহলে ভালো। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমরা জানি আল্লাহ শিরকের গুনাহ ছাড়া সমস্ত গুনাহ মাফ করেন, তো আমার এখন প্রশ্ন হলো যে মুসা আলাইহিস সালামের কওমের কিছু লোক আল্লাহকে ছেড়ে বাছুরকে উপাস্য বলে গ্রহণ করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে তওবা করার সুযোগ দিয়েছিলেন, তাহলে আমি জানতে চাইছি আল্লাহ কি তাহলে শিরকের গুনাহ মাফ করেন কখনো কখনো? আল্লাহ তাআলা বলেন আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহর সঙ্গে শিরিক করার গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, বাকি অন্যান্য গুনাহ যার জন্য ইচ্ছা ক্ষমা করেন। এটা ঠিক আছে, কোরআন মাজে দু জায়গায় এই কথা বলা হয়েছে, কিন্তু ওটা হচ্ছে আখিরাতের কথা। দুনিয়ার বুকে যদি কেউ তওবা করে যত বড়ই গুনাহ হোক আল্লাহ মাফ করে দেন। সাহাবারা শিরিক করেছেন না করেননি? তওবা করেছেন, মাফ হয়ে গেছে। ইসলাম আনার পর আর ইসলাম হয়ে যুব্ব মাকানা কাবলা, ওই রকমই আত্মাওবা তথা যুব্ব মাকানা কাবলাহা, তওবা করলে গ্রহণযোগ্য তওবা হয়, তওবা তার নাসুহা, সেই তওবা হলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন দুনিয়াতে। প্রশ্ন হলো যে যদি কেউ শিরিক করলো কিন্তু বিনা তওবাতে মারা গেল, কেয়ামতের দিনে যখন সে হাজির হবে আল্লাহর কাছে তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না? আর এছাড়া অন্যান্য গুনাহ করে, কাবিরা গুনাহ করে যদি তওবা না করেও মারা যায়, কাবিরা গুনাহ করে, তাহলে সে আল্লাহর ইচ্ছাধীন থাকে, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারেন, যেমন আয়াতে বলেছেন, আর ইচ্ছা না করলে তৌহিদ থাকতে হবে, তাই না? যেহেতু শিরিক নেই তার মানে তৌহিদ আছে, আবার কাবিরা গুনাহ আছে, আল্লাহ ইচ্ছা করলে তাকে তৌহিদের গুণে বলুন ঠিক আছে আল্লাহ বান্দাকে মাফ করে দিলাম, জান্নাতে দেবেন। আর যদি ইচ্ছা না করেন তাহলে ওই যে পাপগুলো করেছে দুনিয়াতে সেই পাপ অনুযায়ী জাহান্নামে শাস্তি ভোগাবেন, শাস্তি ভুগিয়ে আল্লাহর ইচ্ছা যখন বুঝবেন যে হ্যাঁ এবার তার জেল খাটার সময় শেষ হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা ওই তৌহিদের গুণে, যদি বুকের ভিতরে সরিষার দানা পরিমাণ তৌহিদ থাকলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেবেন। এ হচ্ছে কাবিরা গুনাহ। তাহলে এ বুঝতে পাচ্ছেন যে আয়াতটা বললেন আপনি, সে আয়াতটা সেটা প্রয়োগ কখন হবে? কেয়ামতে, দুনিয়াতে না। দুনিয়াতে সবারই জন্য তওবা দরজা খোলা আছে, ছোট পাপ বড় পাপ যে যা তওবা করবে আল্লাহ তাআলা হাত প্রত্যেক রাত্রে শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা নিজের হাত বলেন কি, হে কে আছো যে আমার কাছে ইস্তেগফার করবে আমি তাকে ক্ষমা করব, কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দান করব। দিনের বেলায় যে অপরাধ করবে রাতের বেলায় তা ক্ষমা করার জন্য আল্লাহ হস্ত প্রসারিত করেন। সুতরাং বোঝা গেল দুনিয়াতে যে যত বড়ই পাপ করুক সেই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। শিরক তো বটেই, বাকি তো আপনারা জানেন যে একটা লোক 99টা খুন করেছিল, সে ভেবেছিল আমার বোধহয় আর মাফ হবে না, দিয়ে জিজ্ঞাসা করতে গেল দেখি যে আমার কোনো তওবা আছে কিনা। তারপরে একটা আলেমকে পেলো, জিজ্ঞাসা করলো যে হাল্লি মিন তওবা, আমাকে তওবা না সর্বনাশ, তুমি এই 99টা খুন করেছো, তোমার আবার মাফ হয় নাকি? হতেই পারে না। এই দেখলো যখন মাফি হবে না, লে ওকে দিয়ে শেষ করে নে, 100টা পূর্ণ করে দিল। তবুও বিবেকের কামড়, বিবেকের কামড় দিচ্ছে যে আমি কিভাবে পরিত্রাণ পাব, পরকালের প্রতি বিশ্বাস আছে কিন্তু এতগুলো পাপ করেছি, এত বড় পাপ করেছি। তখন সে বলা হলো যে সব থেকে বড় আলেমের কাছে যাবো, এর তার যাত্রার কাছে জিজ্ঞেস করবো না, বড় আলেম খুঁজে খুঁজে বলো অমুক জায়গায় যাও। সেখানে গিয়ে জিজ্ঞেস করছে, হ্যাঁ কে তোমার মাঝে এবং আল্লাহ তওবার মাঝে কে তোমার বাধা হবে? আল্লাহর কাছে তওবা করো এবং অমুক জায়গায় যাও, সেখানে গিয়ে ইবাদত করো, আর তোমার দেশে ফিরে যেও না, কারণ সেটা হচ্ছে আরদ সু, খারাপ জায়গা, পরিবেশ চেঞ্জ করতে বলছেন। যে তারপরে তার বুঝতেই পারছেন রাস্তায় তার মৃত্যু এলো, তারপরে রহমতের ফেরেস্তার আজাবের ফেরেস্তা দুজনাই শেষকালে কি করলো, জান্নাতে চলে গেল। তার মানে বোঝা গেল 100টা খুন করেও তওবা, তওবা আছে। আর আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা নিজেদের উপর অত্যাচার করেছো, পাপ করেছো, পাপ করেছো, তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে maaf করে দেবেন। দুনিয়ার বুকে সুযোগ আছে, আর সুযোগ থেকে সেই তওবা আপনাকে করতে হবে। সেই তওবা করলে পরে আল্লাহ তাআলা বড় থেকে বড় সব থেকে বড় গুনাহ আল্লাহ maaf করে দেবেন। কিন্তু তওবা করে মারা না গেলে কিয়ামতে আপনার কি অবস্থা হবে, ওই আয়াতে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।